ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। আসিবার চায়া আসিলেন না, মহানের আগুন মোর নিভাইলেন না। আসিবার চায়া আসিলেন না, মহানের আগুন মোর নিভাইলেন না। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। আসিবার চায়া আসিলেন না, মহানের আগুন মোর নিভাইলেন না। আসিবার চায়া আসিলেন না, মহানের আগুন মোর নিভাইলেন না। বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ভাজিলাম খো সোনার বন্ধু মোর আসিলেন কো, বরণি ধানের ভাজিলাম খো সোনার বন্ধু মোর আসিলেন কো। বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। ওহো মোর বন্ধু ধন রসিয়া, দেখা দাও মুখ একবার হাসিয়া। বন্ধু ধন জল পান খান, সোহনান বন্ধু তোর দোতরার দান। আইসো বন্ধু ধন জল পান খান, সোহনান বন্ধু তোর দোতরার। দিয়া দেখা দাও মুখ একবার হাসিয়া।